সম্মানিত ভাতৃমণ্ডলী, তাওহীদ সম্পর্কে আপনাদের সামনে আমি কিছু কথা পেশ করতে চাই। তার প্রথম বিষয় হবে তৌহিদ আল্লাহ পাক রব্বুল আলমিনের এমন একটি হক, যে হক যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাঁর উপর আমাদেরও একটি হক রেখেছে নিজের পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলমিন তাঁর হক আমাদের উপর, আমরা তাঁর সৃষ্টি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। আদম সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলমী সম্মানিত যখন করেছেন তাহলে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলমীর হক রয়েছে। আমরা পার্থিব ক্ষেত্রে যদি কারো এহসান আমাদের উপর থাকে, কারো যদি অবদান থাকে, তাহলে আমরা সারা জীবন ভুলি না এবং তার জন্য মনে করি যে আমাদের কিছু করণীয় আছে। আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে সৃষ্টি করলেন কোনো পশু পাখি করে নয়, আর নিকৃষ্ট কোনো জীব করে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা করে সম্মানিত করে সৃষ্টি করলেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের হক রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। এসব নিয়ামতের আমরা কি শুকরিয়া আদায় করি? যদি একটি কারো এহসান অবদান আপনার উপর থাকে তাহলে তার আপনি গুণ গেয়ে থাকেন, নুন খেয়ে আপনি গুণ গেয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যা কিছু নিয়ামত রয়েছে, অর্থাৎ তোমাদের শরীরে থাক, তোমাদের ঘরে থাক, তোমাদের বাইরে থাক, যা কিছু তোমাদের কাছে আছে, যেগুলি তোমরা ভোগ করছো, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। সুস্থতার আল্লাহ নিয়ামত দিয়েছেন, দৃষ্টিশক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, শ্রবণ শক্তির আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, বাক শক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক চিন্তা করার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রয়েছে, চলার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এছাড়াও অসংখ্য নিয়ামত দিয়েছেন। মহান আল্লাহ কোরআনে কারিমে আরো ইরশাদ করেছেন যে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে গণনা করতে যাও তাহলে গণনা করে শেষ করতে পারবে না, এত অসংখ্য নিয়ামত দিয়েছেন। যা কিছুই তোমাদের কাছে রয়েছে ফামিন আল্লাহ, তা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল বলেছেন, ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিন আল্লাহ, যা কিছু তোমাদের কাছে রয়েছে তা আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে। এই নিয়ামতের শুক্রিয়া, প্রথম শুক্রিয়া হচ্ছে আল্লাহ পাককে এক ও একক মনে করা। এই কোরআনে করিম তৌহিদ নিয়ে নাজিল হয়েছে, কোরআনে করিমে তৌহিদের কথা রয়েছে এবং তৌহিদ যারা মেনেছে তাদেরকে আল্লাহ পাক কিভাবে সম্মানিত করেছেন তার কথা রয়েছে, তাওহীদকে যারা অস্বীকার করেছে তাদের কি অশুভ পরিণাম হয়েছে তার কথা কোরআনে কারিমে রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাবলী বর্ণনা করেছেন, কোরআনে কারিমের ঘটনাবলী এছাড়া অন্য কোনো ঘটনাবলী নেই। তাওহীদ যারা মেনেছে তাদেরকে আল্লাহ পাক কেমন করে ইজ্জত দান করেছেন, যারা অস্বীকার করেছে তাদেরকে আল্লাহ পাক কেমন করে লাঞ্ছিত অপদস্থ করেছেন। তাওহীদের দাবি যে রয়েছে যে আপনি যদি সত্যি তাওহীদি মুসলিম হন, আপনি যদি আল্লাহর একত্বে বিশ্বাসী হন, তাহলে এই তাওহীদের দাবি হচ্ছে তার আনুগত্য করা, তার ইবাদত বন্দী করা, তার নবীর অনুসরণ করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ইবাদত বন্দীগী চেয়েছেন তার বাস্তবায়ন করা, সে বাচনিক ইবাদত হোক আর দৈহিক ইবাদত হোক আর্থিক ইবাদত হোক, এসব কথাই কোরআনে কারিমে রয়েছে যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। তাওহীদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নাম এবং গুণাবলী রয়েছে যেগুলি কোরআনে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ, যে আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তা আমরা কোরআনে কারিম থেকে জানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী রয়েছে সুন্দর সেগুলি আমরা জানতে পারি। এই তাওহীদ নিয়ে কোরআনে কারিম নাজিল হয়েছে। তৌহিদ আল্লাহ পাক রব্বুল আলমিনের হক বলছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কুনত রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন ইউকাল লাহু উফাইর, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গাধার পিঠে চড়েছিলাম যে গাধার নাম ছিল উফাইর। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআয, আতাদরি মাহাক্কুল্লাহি আলা ইবাদিহি ও মাহাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার ওপর কি অধিকার রয়েছে, কি প্রাপ্য রয়েছে বান্দার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি প্রাপ্য রয়েছে বান্দার ওপর? আল্লাহ পাক রব্বুল আলামিন কি হক রয়েছে তুমি জানো কি? এবং এটা জানো কি যে বান্দারও আল্লাহর ওপর হক রয়েছে তা জানো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসার উত্তরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জ্ঞানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরামগণকে কোনো কথা জিজ্ঞাসা করা হলে উত্তর যদি না জানা থাকতো তাহলে বলতেন আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, ভালো জানেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে সালাফে সালেহীন গণ সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মায়ে কেরাম তারা আল্লাহ ওয়া রাসূলুহু আলাম বলতেন না, বলতেন আল্লাহ আলাম। এর বাস্তব প্রমাণ হচ্ছে তাফসিরের কিতাবাদিতে আপনি দেখুন বিচ্ছিন্ন যে অক্ষরগুলি সুরার শুরুতে রয়েছে, যেমন আলিফ লাম মিম রয়েছে, আলিফ লাম রা রয়েছে, কাফ রয়েছে, এগুলির তাফসির আপনি তাফসির জালালাইন দেখতে পারেন, আপনি তাফসির ইবনে কাসির দেখতে পারেন, যে কোনো তাফসির কিতাব, তাতে তাফসির কারগণ লিখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আল্লাহ আলামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উদ্দেশ্য ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপর আল্লাহ পাকের হক হচ্ছে, প্রাপ্য হচ্ছে যে একমাত্র তাহার ইবাদত বন্দেগী করবে। এটি হচ্ছে ইতিবাচক, হ্যাঁ ইবাদত বন্দেগী করতে হবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। তাহলে এমন হইতে হবে যাতে দুটো গুণ থাকে, তাহলে তাওহীদ প্রতিষ্ঠা হবে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, ইতিবাচক গুণ হইতে হবে। তাহলে আল্লাহ পাক যেসব ইবাদত বন্দিকে দিয়েছেন, যেমন পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে, মাহে রমজানের সিয়াম তা পালন করতে হবে, জাকাত দিতে হবে নিয়মিত, জীবনে কমপক্ষে একবার হজ করতে হবে যাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এছাড়া আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত আদেশ নিষেধ মেনে চলতে হবে, এগুলি হচ্ছে ইতিবাচক। নেতিবাচক হচ্ছে ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ পাকের সাথে কোনো কিছুকে শরিক না করে, তাহলে শিরক থেকেও বেঁচে থাকতে হবে এবং তার সাথে সাথে যেগুলি নিষিদ্ধ কাজ, হারাম কাজ, যেগুলি গুনহার কাজ সেগুলি থেকে বেঁচে থাকতে হবে। এর নাম হচ্ছে তৌহিদ। তাহলে ইতিবাচক থাকতে হবে, নেতিবাচক থাকতে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি এমন হয় যে যেই ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করে না, শিরক করে না, শিরক করে না কিন্তু আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করে না, সালাত আদায় করে না, তাহলে সেই ব্যক্তির মধ্যে নেগেটিভ আছে, না আছে কিন্তু হ্যাঁ নেই, এবাদত বন্দেগী নেই, সুতরাং এটা কাজে আসবে না, এই তৌহিদ কাজে আসবে না। এইরকমই যদি এর বিপরীত কেউ এবাদত বন্দেগী করে এবং তার সাথে সাথে শিরক করে, তার মধ্যে পজিটিভ তো আছে, হ্যাঁ আছে কিন্তু না নেই, নাটাও করে ফেলে, যেটা নিষেধ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, হারাম করেছেন শিরককে, চরম অপরাধ বলে, সবচেয়ে বড় অপরাধ বলে আখ্যায়িত করেছেন, সেটাও করে ফেলে, তাহলে তার তৌহিদ প্রতিষ্ঠা হলো না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হক আদেই করে, একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দি করে এবং তার সাথে শিরক না করে, তাহলে হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার হক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি, যে হকের আল্লাহ পাক ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, যে হক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ তার রহমত, তা হচ্ছে আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, যেই ব্যক্তি আল্লাহ পাকের সাথে কোনো কিছুকে শরীক করবে না, তাওহীদকে প্রতিষ্ঠা করবে, ইতিবাচক করবে, আল্লাহ পাকের ইবাদত বন্দি করবে এবং আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার বানাবে না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেবেন না, আল্লাহ পাক শাস্তি দেবেন না তাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস বুখারি মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস। আর একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করছেন, যেই ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে, তাহলে আমি যে একটি আলোচনায় বলেছি যে তৌহিদ যেমন বিশ্বাস করতে হবে তেমনি সাক্ষ্য প্রদান করতে হবে, স্বীকৃতি দিতে হবে। নবী করিম সব এই হাদিসে বলছেন, মান শাহেদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষী দেবে অন্তরের সাক্ষীর সাথে সাথে কথার দ্বারা সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ওয়াহদাহু যিনি এক ও একক, লা শারীকা লাহু যার কোনো অংশীদার নেই, পার্টনার নেই, এবং তার সাথে সাথে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, আব্দুহু ওয়া রাসূলুহু, এবং তার সাথে সাথে যদি সাক্ষী দান করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রসুল, আল্লাহর পুত্র না সন্তান না, যেমন খ্রিস্টানরা বলে বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, আল্লাহর বান্দা এবং রসুল, সান অফ গড না বরং স্লেভ অফ গড, এ বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দা এবং রসুল, এবং তার সাথে সাথে আল্লাহ পাকের কথার আদেশে ভিত্তিতে তিনি আদেশে সৃষ্টি হয়েছেন, যে উপায় স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে মানব জাতি সৃষ্টি হয়েছে সেইভাবে না, বরং আল্লাহ পাকের আদেশ সৃষ্টি হয়েছেন, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি স্পেশাল রূহ, এবং তার সাথে সাথে জান্নাতকে যদি সত্য বলে বিশ্বাস করে, জাহান্নামকে সত্য বলে বিশ্বাস করে, তাহলে আদখালাহুল্লাহুল জান্নাহ, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দাখিল করবেন, যে কোনো আমল থাক না কেন, আমল যে অবস্থায় থাক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবেন। এখানে আমি কিছুক্ষণ আপনাদেরকে বিরতি দিচ্ছি, আবার ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ের দিকে ফিরে আসছি। তাওহীদ সম্পর্কে আলোচনা করছিলাম যে তাওহীদ যদি ঠিক থাকে তাহলে আমাদের দুনিয়াও ঠিক থাকবে এবং আখেরাতও ঠিক থাকবে, ইহকালেও আল্লাহ আমাদের সুখী করবেন, পরকালেও সুখী করবেন। পরকাল সম্পর্কে বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালে জান্নাত দেবেন, যা হচ্ছে আমাদের গন্তব্য স্থান। এ সম্পর্কে আরো একটি হাদিস পেশ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করলো, যে সে অন্তর থেকে জানে, অন্তর থেকে বিশ্বাস করে, জানে এবং এই জানাকে বিশ্বাস করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৌহিদের এত ফল রেখেছেন যে তৌহিদ থাকলে জান্নাত পাবে, পক্ষান্তরে এই তৌহিদ যদি না থাকে তাহলে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। কোরআনে কারিমে মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা মায়েদা, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় জেনে রাখো যে যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, মানে তৌহিদকে হারিয়ে দেবে, তৌহিদের বিপরীত বিষয় হচ্ছে শিরক, যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশী বানাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন, জান্নাতে কখনো যেতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, তাহলে যাবে সে কোথায়, তার স্থান হচ্ছে জাহান্নাম, তার স্থান হচ্ছে জাহান্নামের আগুন। ওমালিল জালিমিনা মিন আনসার, এবং এই রকম জালেম যারা শিরক করা জালেম, তাওহীদ হারিয়ে দেওয়া জালেম, তাদের কোনো সাহায্যকারী হবে না, অর্থাৎ তাদের জন্য কেউ সুপারিশ করার অনুমতি পাবে না, তাদের জন্য কেউ সুপারিশ করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি ছাড়া সুপারিশ হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবেন একমাত্র সেই সব মানুষের জন্য যারা আল্লাহর একত্বে বিশ্বাসী হয়েছে, যারা আল্লাহর একত্বের স্বীকৃতি দান করেছে, যারা আল্লাহর একত্বের বাস্তবায়ন করেছে। তৌহিদ সম্পর্কে আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যে তৌহিদ এমন একটি বিষয় যে যেই বিষয় এর ওপর প্রত্যেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করে থাকেন। চিন্তা করে দেখুন, তৌহিদের ওপর মানুষ পৃথিবীতে আসে, তারপরে তার প্রকৃতিতে বিকৃতি ঘটে। কোরআনে কারীম মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারা আন-নাস আলাইহা, ফিতরাতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা, যার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফিতরাতের উপর সৃষ্টি করেছেন সেটি ফিতরাতাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। এই ফিতরাত হচ্ছে, এই প্রকৃতি হচ্ছে ইসলামের প্রকৃতি, ইসলামের প্রকৃতি, ঈমানের প্রকৃতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, তার বিধানের সামনে আত্মসমর্পণ করার প্রকৃতি, যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। পিয়ানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, সহিহ বুখারীতে হাদিস রয়েছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক নবজাত শিশু পৃথিবীতে জন্মায় আলাল ফিতরাহ প্রকৃতির ওপর। কোন প্রকৃতি? ফিতরাত আল্লাহ, যেই ফিতরাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর ফিতরাত অর্থাৎ ঈমান ইসলামের ওপর। ভাষ্যকারগণ বলেছেন হাদিসে যে ফিতরাত মানে ফিতরাতুল ইসলাম, ইসলাম এবং ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর একত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগত হব এর প্রতি মানুষকে সৃষ্টি করেছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, তারপরে এই ফিতরাতের ওপর থাকে, যতদিন শিশু থাকে তার উপরেই থাকে, তার প্রকৃতিতে আল্লাহর একত্বই মজবুত হয়ে রয়েছে। কিন্তু তারপরে ধীরে ধীরে যখন বড় হতে থাকে, যখন লোকজনের কথা বুঝতে শিখে, যখন আত্মীয় স্বজনদের কথা বুঝতে শিখে, বাবা মায়ের কথা বুঝতে পারে, তখন তাদের কথাই তার প্রকৃতিতে বিকৃতি ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতরাং ইরশাদ করছেন, তারপরে তার মাতা পিতা ইহুদি হলে তাকে ইহুদি বানিয়ে দেয়, তাকে আর তৌহিদবাদী মুমিন মুসলিম থাকতে দেয় না যার ওপর তার জন্ম হয়েছিল। আউনাসেরানহি, অথবা তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, আউমাজ্জেসানহি, অথবা তাকে অগ্নি পূজক বানিয়ে দেয়। কিন্তু যতদিন পর্যন্ত সেই লোকজনের কথা বুঝতো না, আত্মীয় স্বজনের কথা বুঝতো না, বাবা মায়ের কথা বুঝতো না, ততদিন পর্যন্ত সেই এ তৌহিদের ফিতরাতের উপর ছিল। এই জন্য এই জন্মগত ইসলাম যেসব ভাইরা পেয়েছেন, এই ইসলাম কতদিন চলবে? যতদিন আপনি নাবালক অবস্থায় আছেন। সাবালক হলে আপনাকে এখন এই জন্মগত জন্মসূত্রে যে ইসলাম পেয়েছেন সেই ইসলাম আপনার আর কাজে আসবে না, তখন আপনাকে বাছাই করে নিতে হবে সেই ইসলামকে, সেই তৌহিদের ইসলামকে, আল্লাহর একত্বকে বাছাই করে নিতে হবে। সে তৌহিদকে আপনি যখন গ্রহণ করবেন অন্তর থেকে, জবানে যখন সেই আল্লাহর একত্বের স্বীকৃতি দান করবেন, যখন আপনি এরূপ থাকবেন অটল এবং এর বাস্তবায়ন করবেন, তখন আপনি মুমিন মুসলিম হতে পারবেন। কারণ আমরা অনেকে আছি যে জন্মসূত্রে মুসলিম হওয়াকে যথেষ্ট মনে করি না, যতদিন নাবালক অবস্থা আছেন ততদিন তো আপনার জন্য যথেষ্ট, কিন্তু যেই আপনি সাবালক হতে যাবেন তেমনি আপনাকে এখন চয়েস করতে হবে, চয়েস হয়ে মুসলিম হইতে হবে, তৌহিদকে চয়েস করতে হবে। তৌহিদ যদি না থাকে তাহলে জান্নাতকে আমরা হারিয়ে দেব পরকালে, আর যদি তৌহিদ না থাকে তাহলে আমরা জাহান্নামে লাঞ্ছিত অবদস্ত হয়ে নিক্ষিপ্ত হব। সুতরাং এই তৌহিদ সম্পর্কে আমাদেরকে জ্ঞান হাসিল করতে হবে, এবং তৌহিদকে জ্ঞান হাসিল করার পরে সঠিকভাবে বিশ্বাস করতে হবে, এবং তৌহিদের স্বীকৃতি দিয়ে তার প্রতি আমল করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তৌহিদের পরিপন্থী বিষয় হচ্ছে শিরক। বলছিলাম যে এই তৌহিদ নষ্ট যেসব জিনিসে করে সেসব জিনিস থেকে তৌহিদকে বাঁচাতে হবে। আমরা আমাদের দেশের মানুষরা যদি তাদেরকে জিজ্ঞাসা করেন উজুর কথা, যে উজু কিসে ভঙ্গ হয়, উজু কিসে নষ্ট হয়, সাধারণ মানুষ এমন কি মহিলা মানুষও বলতে পারবে যে এই কারণগুলিতে বিভিন্ন কারণে উজু নষ্ট হয়ে যা বলে দিতে পারে। কারণ এইগুলি গুরুত্ব সহকারে শিক্ষা দেওয়া হয় বা শিখা হয়, নিজেরাও শেখে অন্যরাও শেখায়, বড়রাও শেখায়। যদি জিজ্ঞাসা করা হয় নামাজ কি করলে নষ্ট হয়, কথা বললে নামাজ নষ্ট হয়, বেশি নড়াচড়া করলে নামাজ নষ্ট হয়, তো নামাজ নষ্ট হওয়ার যেসব কারণ রয়েছে সেগুলি আমাদের লোকদের জানা আছে, উপমহাদেশের মুসলিমদের বিশেষ করে বাংলা ভাষা ভাষী মুসলিমদের জানা রয়েছে। কিন্তু যদি জিজ্ঞাসা করেন যে তৌহিদ কিসে নষ্ট হয়, ঈমান কিসে ভঙ্গ হয়ে যায়, ইসলাম কিসে নষ্ট হয়ে যায়, সে সম্পর্কে কোনো জ্ঞান নেই, কারণ এই জ্ঞান আমাদেরকে দেওয়া হয় না। তৌহিদ নষ্ট হয়, তৌহিদের বিপরীত বিষয় শিরক। তৌহিদ মানে একত্ব আর শিরক মানে বহুত্ব। যদি বহুত্ববাদ চলে আসে, একের জায়গায় দুই চলে আসে, তিন চলে আসে, তার বেশি চলে আসে, তাহলে সেই তৌহিদ ধ্বংস হয়ে যায়, তারপরে কোনো কাজ কোনো আমল কবুল হবে না। তৌহিদ যদি না থাকে তাহলে দুনিয়াতে যতই ভালো কাজ করেন না কেন, পৃথিবীতে আপনি অনেক ভালো কাজ করেছেন, জনকল্যাণমূলক কাজ করেছেন, আপনার ইবাদত বন্দেগী তৌহিদবিহীন ছাড়া আপনি জনকল্যাণমূলক কাজ করেছেন। আজকে অনেকেই তৌহিদবিহীন অবস্থায় জনকল্যাণমূলক কাজও করে আর অনেক ভালো কাজ করে, আল্লাহর হকের ক্ষেত্রেও হয়তো করে সে, অথবা সে যদি ধার্মিক নাও হয় তাহলে দুনিয়াবি কিছু পার্থিব কাজ করে, কিন্তু তৌহিদবিহীন করে, এগুলি কোনো কাজে আসবে না। কোরআনে কারীম মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা, আমি ওই মুশরিক যারা বহুত্ববাদী তাদের আমলের উদ্দেশ্য করব এবং যা কিছু তারা আমল করেছিল সেই আমলগুলিকে আমি নিশ্চিহ্ন করে, ছিন্ন ভিন্ন করে উড়িয়ে দেবো, সেগুলি কোনো কাজে আসবে না। আল্লাহ ফাকরাব্বুল আলমিন কোরআন কারিমে সূরা নূরে আরো ইরশাদ করেছেন, ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাব, যারা তৌহিদের সাথে কুফরি করেছে, আল্লাহর একত্বকে বিশ্বাস করেনি, তার স্বীকৃতি দান করেনি, তার বাস্তবায়ন করেনি, বরং কুফরি করেছে, অস্বীকার করেছে অথবা শিরক করেছে, আমালুহুম কাসারাব, তাদের আমলগুলি কাজগুলি মরিচিকার মতো সারাব, আর নদীর কিনারায় যে বালি দেখা যায় রৌদ্রের সময় উত্তপ্ত বালিগুলি চকচক চক করে, আর মনে হয় যে কত সুন্দর যে পানি, আর সেখানে গেলে পানি পান করতে পাবো। আল্লাহ পাক বলছেন যে তাদের আমলগুলি মরিচিকার মতো তারা দেখবে কিয়ামতের দিনে পরকালে, আমালুহুম কাসারাবি বাকিয়াতিন খোলা ময়দানে। যখন সেখানে আসে তখন কিছুই পায় না, সেখানে বালি ছাড়া আর পানি পায় না, ওই রকমই আমলগুলি দেখে দৌড় দিয়ে আসবে যে এই আমলের কিছু পারিতোষিক পাবো, কিছু ফল পাবো, কিন্তু সেই ফল পাবে না, বরং ওয়াজাদাল্লাহ ইনদাহ, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবে, এবং আল্লাহ পাক ফাওয়াফাহু হিসাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরো হিসাব পাই পাই করে বুঝিয়ে দেবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আর কিছুই দেবেন না পরকালে। যারা পৃথিবীতে ভালো কাজ কিছু করেছে তৌহিদবিহীন অবস্থায়, শিরক অবস্থায়, আল্লাহ পাক তাদের আমলকে নষ্ট করবেন না, এই জন্য পৃথিবীতে তাদেরকে কিছু মান সম্মান দিয়ে দিবেন, নেতৃত্ব দিয়ে দিবেন, ধন সম্পদ দিয়ে দিবেন, সচ্ছলতা দিয়ে দিবেন, পারিবারিক সুখ দিবেন, মানসিক হয়তো কিছু সুখ, দৈহিক সুখ দিবেন, ভোগবিলাসের উপায় উপকরণ দেবেন, কিন্তু পরকালে কিছুই দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এই মর্মে বহু আয়াত রয়েছে, ইরশাদ করেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যারা শিরকের অবস্থায় মারা যাবে, যারা তৌহিদবিহীন অবস্থায় মারা যাবে, আল্লাহর একত্বকে বাদ দিয়ে বহুত্ব বাদী হয়ে মারা যাবে, তাদের জন্য কিয়ামতের দিনে আমি দাঁড়ি পাল্লাই কায়েম করব না, তাদের কোনো আমলের কর্মের ওজন হবে না, পৃথিবীতে তাদের দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কোরআনে কারিমে ইরশাদ করেছেন, যারা ইমান ঠিক করলো অর্থাৎ তাওহীদ তাদের ঠিক থাকলো এবং নেক আমল করলো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবেন, কিন্তু যারা কুফরি করে মারা যাবে তারা আখেরাতে কিছুই পাবে না। তাওহীদ সম্পর্কে বলছিলাম যে তাওহীদ এমন একটি বিষয় যে বিষয়টি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কালকে আমাদের জিজ্ঞাসা করবেন, এবং হাশরের মাঠেও সেখানে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ পাক এই তাওহীদকে আমাদের অন্তর থেকে বিশ্বাস করা তার প্রতিষ্ঠার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক এই তাওহীদের উপর আমাদের যেন মৃত্যু দান করেন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এর উপরই রাখেন এবং এর উপরই আমাদেরকে মৃত্যু দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।